رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم جابتي حمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীকে আবাদ করার জন্য। ইতিপূর্বে এখানে জিন জাতির আবাদ ছিল, জিনেরা এই পৃথিবীকে বিপর্যস্ত করে ফেলেছিল, মারামারি কাটাকাটি আল্লাহর অবাধ্যতা চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল, সেজন্য আল্লাহ পাক তাদেরকে হটিয়ে দিয়ে সেখানে মানুষকে সুযোগ দিয়েছেন। আর এজন্য মানুষকে বলা হয় খলিফা, মানুষ আল্লাহর খলিফা, অর্থ হচ্ছে জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে আমরা খলিফা। এটা কেউ মনে করবেন না যে আল্লাহর পরবর্তী আমাদের স্থান, তাহলে তো আবু জেহল আল্লাহর খলিফা হয়ে যাবে, বুঝতে পারছেন না? সুদখোর, ঘুষখোর, খুনি, হিরোইন খোর সব আল্লাহর খলিফা নাকি? এরা এই খলিফার অর্থ অনেক সময় ভুল বুঝি আমরা। আগে এখানে ছিল জিন জাতির আবাস, আর খলিফা মানে পরবর্তী যারা আসে, তা খালাফা মেম্বাদিম খালফান, একটার পরে একটা ভবন আসে, বাপের পরে ছেলে আসে, ছেলে পরে পোতা আসে, এই যে এটা হলো প্রতিনিধি। তো আগে এই পৃথিবী আবাদ করত জিন জাতি, তো তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ পাক এখানে মানুষকে বসতি করেছেন। আর এই জন্য জিনেরা আমাদের এত রাগ। কাব আল আহবার বলছেন, যদি আল্লাহ পাক ফেরেশতা না পাঠাইতেন তো মানুষগুলো জিনেরা সব উড়িয়ে নিয়ে চলে যেত। দেখেন মাঝে মাঝে জিন মানুষ উড়িয়ে নিয়ে চলে যায়, দেখেন না? ওরা তো ভুয়াতো না, আসলে নিয়ে তো যায়। ফেরেশতা বাধা দেয় বলে জিনেরা আমাদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারে না, ফেরেশতার ভয়ে জিন পালায়। তো কাব আল আহবার বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে যদি আল্লাহ পাক দুনিয়াতে ফেরেশতা না পাঠাইতেন তো ওই জিনেরাই সব উড়িয়ে নিয়ে চলে যেত, ও তো খুব শক্তিশালী। তাদের রাগ এই কারণে যে আমরা এখানে ছিলাম ভালো, আমরা এখানে আবাদ করতাম, এখন আমাদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ পাক আরেক দলকে বসাইছে। ওইটাই ফেরেশতার আগে বলেছ, হে আল্লাহ আপনি কেন মানুষ কি সৃষ্টি করবেন তা ঠিক নাই, আমরাই তো নারণ সাব্য বিহামদে কাদ্যসলাক, আমরাই তো আপনার তসবির তেলাওয়াত করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি, তা আবার কি আনবেন তা ঠিক আছে? ইয়াস্টুকু দিমা, তারা আবার রক্তাক্তি করবে, ফাসাদ সৃষ্টি করবে। কেন বলেছিলেন? বিগত জিন জাতির অবদ্ধতার অভিজ্ঞতার আলোকে তা ফেরেশতারা এই কথাটা আল্লাহর সামনে বলেছিলেন, যাতে মানুষ এটা না করে। এজন্য আল্লাহ পাক যুগে যে নবী পাঠিয়েছেন এবং আল্লাহর বাণী তাদের কাছে পাঠিয়েছেন। শয়তান যখন বলল যে আল্লাহ তোমার, তুমি তো আমাকে মালউন করলে, অভিশপ্ত করলে, তা আমি ঘাটে ঘাটে বসে থাকবো, তোমার আদম সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করব, তবে ইল্লা ইবাদাকাল মুখলাসি, তবে হ্যাঁ তোমার যে বাছাই করা বান্দাগুলো আছে তাদেরকে আমি পারবো না। ও আগে থেকেই জানে যে মোত্তাকিদেরকে আমি কিছুই করতে পারবো না, মোত্তাকি ঠিকই পথের পরে থাকবে, আগে থেকেই জানে। তো বললে আল্লাহ তুমি আমাকে একটু কেয়ামত পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার হায়াত লম্বা করে দিলাম কেমন পর্যন্ত দেখছি, তুমি পারো না আমার মোত্তাকি বান্দারা পারে, আমি একটু দেখি তাহলে। প্রতিযোগিতা চলছে সবসময়, আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, আমি দুই দল সৃষ্টি করেছি, একদল জান্নাতের জন্য একদল জাহান্নামের জন্য। এই দুই দলের মধ্যে সবসময় সংঘর্ষ হবেই, বাধ্য এবং অবাধ্য দুটো দল থাকবে, তাকোয়া ভিত্তিক মানব জাতি আর ইসিয়ান ভিত্তিক মানব জাতি। ইহুদের অভিশপ্ত মকদুব কেন, তারা যখন আল্লাহর বাণী শুনত তারা বলতো সামায়না ও আসায়না, শুনলাম এবং অবাধ্যতা করলাম। আর মুসলমানরা আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত কেন, তারা বলতো সামায়না ও আতায়না, আমরা আল্লাহর বাণী শুনলাম এবং মেনে নিলাম। এই মান্য করার গুণ আছে বলেই আমাদেরকে বলে মুসলিম। মুসলিম অর্থ কি, আত্মসমর্পণকারী, নিজের স্বার্থ উদ্ধার হচ্ছে না যেহেতু কোরআন হাদিসের বাণী, অতএব আমি মেনে নিচ্ছি। এই যে বিষয়টা মুসলমানদের মধ্যে আছে এটা অন্যদের মধ্যে নাই। পার্থক্য এই পৃথিবীতে মানব জাতির মধ্যে এইখানে, একদল আল্লাহর বাধ্য আর একদল আল্লাহর অবাধ্য। বাধ্য এবং অবাধ্য দুই জাতির পরিণতি নিশ্চয়ই এক হবে না, যারা আল্লাহর বাধ্য নিঃসন্দেহে তারা জান্নাতি হবে, যারা আল্লাহর অবাধ্য তারা নিঃসন্দেহে জাহান্নামী হবে। জান্নাত জাহান্নামের মাঝখান তো আলাদা কোন হাজতের কারবার নাই, যে তিন বছর হাজত খাটি পরে আবার মুক্তি দিতে হবে, এরকম কিন্তু কারবার আল্লাহর কাছে নাই, একটাই হয় জাহান্নাম না জান্নাত। হ্যাঁ অনেকে বলেন আরাব, তো সেটা খুব শান্তি জায়গা না, সেখানে সমস্যা আছে, যথেষ্ট খাটনি আছে। বাধ্য জাতির লক্ষণ কি, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, মানুষের মধ্যে অবাধ্যতার প্রবণতা আমরা দিয়েছি, তবে হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বেড়ো না, ওটা হল সীমা। ওয়াত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো, তাকওয়া, আল্লাহ ভীরুতা যার মধ্যে নাই সে কোন অবস্থায় ভালো মানুষ হতে পারবে না। কারণ আপনি নিজের জ্ঞান দিয়ে যাকে ভালো মনে করছেন, প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞান অনুযায়ী চলে, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফরাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আল্লাহ বলছেন প্রত্যেকেই তার নিজ নিজ ধারণা মোতাবেক কাজ করে, কিন্তু তার পালনকর্তাই ভালো করে জানায় যে কে সত্যিকারের সুপথ প্রাপ্ত তোমাদের মধ্যে। এমনকি যার ফাঁসি হচ্ছে সেও বলে আমি নির্দোষ, এতদিন ধরে বিচার আচার করো, দোষী পূরণ হওয়ার পরও সে নিজেকে নির্দোষী বলে। শয়তান পর্যন্ত যুক্তি দিয়েছে, আল্লাহ লজিক দিয়েছে, তুমি আমাকে অভিশপ্ত করলে কেন, আমি হলাম আগুনের সৃষ্টি, আদম হলাম মাটির সৃষ্টি, আগুন কখনো মাটির কাছে শ্রদ্ধা করে নাকি, বরং মাটি আগুনকে শ্রদ্ধা করবে। তার যুক্তি নিঃসন্দেহে ভালো যুক্তি ছিল একটা, কিন্তু এই যুক্তি আল্লাহ মানেননি। যুক্তি দিয়ে প্রত্যেকে নিজেকে সঠিক মনে করে, এটাই স্বাভাবিক, কিন্তু ইমানের দাবি হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ে না যাওয়া। আর আল্লাহ রসুল তো আমাদের সামনে নেয়, আছে কি কোরআন হাদিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযুকুম লি বাযিন, তোমরা একে অপরের জন চিৎকার দিয়া দিয়ে করো, এরকম ভাবে নবীর সামনে কথা জোরে জোরে বলো না, কি হবে তাহলে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে অথচ তোমরা বুঝতে পারবে না। ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতুহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের কাছে স্বর নিচু করে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রইল ক্ষমা এবং মহা পুরস্কার। তিনটি আজ সামনে রাখুন, এবার নিজের জীবনটাকে চিন্তা করুন, এটা কখন সম্ভব, যখন সবকিছুই হবে আখেরাতে মুক্তির লক্ষ্যে। যদি আমার সামনে কোনো স্বার্থ না থাকে আমি তো কাজ করব না, যদি আমার সামনে স্বার্থ এটাই হয় যে আমি আখেরাতে মুক্তি পাব, তাহলে সে কাজ আমি করব, যে কাজ আখেরাতে মুক্তি নাই সে কাজ আমি করব না। মানুষের লক্ষ্য নির্ধারণ করার মধ্যেই তার জীবন পরিচালনা নির্ভর করে। লক্ষ্য যদি দুনিয়া হয় সে হবে অবাধ্য, সে হবে হঠকারী, সে হবে জেদি, সে হবে অহংকারী, সে হবে বিপর্যয় সৃষ্টিকারী ফাসাদি। আর লক্ষ্য যদি আখেরাত হয় তাহলে তার জন্য দুনিয়াটা খুবই সুন্দর হবে। যেন আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাতু লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আখিরাতের গৃহ তাদের জন্য নির্দিষ্ট যারা এই দুনিয়াতে অলুব ওয়া ফাসাদ, বড় হওয়ার, বড়ত্বের এবং বিশৃঙ্খলার আকাঙ্ক্ষা করে না। আর আখিরাতই হচ্ছে তাকওয়ার একমাত্র শুভ পরিণতি, পূর্ব পরিণতি সে মুত্তাকিদের জন্য। বোঝা গেল আখেরাতে যারা মুক্তি পেতে চায় তাদেরকে অবশ্যই যাবতীয় অহংকার, বিপর্যয়, ফাসাদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, সূরা মরিয়াম 71 নম্বর আয়াত। তোমাদের মধ্যে এমন কোন মানুষ নাই যে পুলসিরাতের সামনে হাজির হবে না, জাহান্নামের কিনারায় হাজির হবে না। আর এটা তোমার প্রভুর পক্ষ থেকে অমোঘ বিধান। ভালো হও মন্দ হও, নবী হও গায়ের নবী হও, উম্মত হও আর নবী হও যেই হও না কেন, প্রত্যেক মানুষকে জাহান্নামের কিনারে আল্লাহ পাক হাজির করবেন, বাঁচার কোন উপায় নাই। প্রখ্যাত সাহাবি এবং সেনাপতি যুবক মানুষ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছেন, যদি জায়েদ বিন হারেসা সেনাপতি নিহত হয় তাহলে জাফর বিন আবু তালেব তুমি সেনাপতি হবে, যদি জাফর বিন আবু তালেব নিহত হয় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি সেনাপতি হবে, আর যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিহত হয় তাহলে তোমরা পরামর্শকারী একজনকে সেনাপতি করবে। বিদায়ের সময় এই ভবিষ্যৎবাণী বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিরা ছুটে চলে আসছে, দুষ্ট ধরব, এই তোমরা এরপর যুদ্ধে যাবা, জানো না ওটা নবী, কথা মিথ্যে হয় না, তোমরা নিশ্চয়ই মরবা, তোমরা যেও না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীর কোলে শুয়ে কেঁদে কেঁদে বলছেন হে স্ত্রী বিদায় দাও, দেখা হবে কিয়ামতের মাঠে, আমি যাচ্ছি, কাঁদছি আমি এই জন্য। ওই একটি আয়াত বারবার মনে হচ্ছে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, প্রত্যেকটা মানুষকেই জাহান্নামের কিনারে হাজির করা হবে, এটা তোমার প্রভুর পক্ষে অমোঘ বিধান। আমি ভীত হচ্ছি এই কারণে যদি সেখানে গিয়ে আমি জাহান্নাম ক্রস করতে না পেরে জাহান্নামে নিক্ষিপ্ত হই সেদিন আমার অবস্থা কি হবে, মৃত্যুকে আমি ভয় পাই না, জিহাদে যাচ্ছি শহীদ হব হাসতে হাসতে কোনো ব্যাপার না, কিন্তু আমার পরবর্তী জীবনটা কি হবে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে তো আমি জাহান্নামে পড়ে যাব। যদি আল্লাহ পাক আমাকে দয়া করে জাহান্নাম পার করে দেন তাহলেই তো আমি সেদিন মুক্তি পাব। হাদিসে আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন এভাবে, সকল মানুষ সেখানে হাজির হবে, এরপরে আল্লাহ পাক তাদের বিচার শুরু করবেন, কেউ বিদ্যুৎ বেগে পার হয়ে চলে যাবে আগুনের কোন স্যাক তার কাছে লাগবে না, কেউ বায়ুর গতিতে চলে যাবে একেবারে বাতাসের গতিতে টেরি পাবে না যে নিচে জাহান্নাম আছে কিনা, কেউ যাবে ঘোড়সওয়ারের গতিতে, কেউ যাবে পায়ে হাঁটার গতিতে, আর কেউ সেখানে থেকে যাবে, পড়ে যাবে জাহান্নামে, সে সামনে আগাতে পারবে না। সেই কঠিন দিনের কথা স্মরণ করে প্রখ্যাত সাহাবি এবং সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বীর পুরুষ তিনি এই আয়াতটাকেই খালি স্মরণ করেছেন। অতএব প্রত্যেক মুমিনের বান্দার লক্ষ্য হতে হবে যেন আমি জাহান্নাম থেকে সহজে মুক্তি পেয়ে ওপারে চলে যেতে পারি, পৌঁছরাত পার হতে পারি। এই আকাঙ্ক্ষা নিয়ে যদি কেউ কাজ করে তার জীবনটাই সুন্দর, সে কখনোই অন্যায় করে না, সে কখনো অবদ্ধতা সৃষ্টি করে না, সে কখনো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। প্রত্যেক দল থেকে আল্লাহাক অবাধ্য লোকগুলো বাছাই করে নেবেন, এই আয়াতটা আমাদের সবারই মনে রাখা দরকার। আমরা অনেকে মনে করি আমরা যখন মুসলমান হয়ে গেছি আমাদের তো জাহান্নাম আর নেই, যদি যাই হোক কিছু জানতাম না ইল্লা ইয়া মা আদু দেয়, ইহুদিরা যেমন বলে আমাদের যদি জাহান্নাম স্পর্শ করেও যদি নিতান্ত কয়েকদিন পরে তারপর আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের বংশে যত নবী ওদের সুপারিশ সব পার হয়ে যাবে। ইহুদিদের অহংকার ছিল, 1,24,000 পয়গম্বরের মধ্যে এই 8-10 জন বাদ দিলে সবই বনী ইসরায়েলের নবী, কথা বলছেন তো, তাদের তো অহংকার হবেই, বংশে একটা নবী যদি থাকে তার কারো লাগে নাকি, তা আমাদের তো সবই নবী। আরে আল্লাহ পাক নিতান্ত বিচারের স্বার্থে হয়তো 2-4 দিন ঢুকাবে জাহান্নামে, তাও আমার নবীদের সুপারিশ আবার চারটে বেরিয়ে চলে যাবে। লান তামাসসানারো ইল্লা আইয়ামা মাদুদা, নাহনু আবনাউল্লাহি ওয়া আহবাহু, আমরা আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় পাত্র। এইসব অহংকার করতো কারা? ইহুদিরা, তাদেরকে বলা হচ্ছে মকদু। আমরা যদি অহংকার করি আমরা তো মুসলমান, আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, তাহলে আমরাও কিন্তু একই পর্যায়ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলছেন মনে রাখো হে মানুষ, সুম্মা লানানসি আন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, প্রত্যেক দলের মধ্যে, মিন কুল্লি শিয়া, শিয়া মানে দল, প্রত্যেক দলের মধ্যে থেকে আমি সিনিয়ে বের করে নিয়ে আসবো, তোমরা আসতে চাইবে না সেদিন আমার, কেউ জাহান্নামে যাচ্ছে নাকি, আমি সিনিয়ে বের করে নিয়ে চলে আসবো। কে আল্লাহর রহমান বলেছে দয়াময়, আল্লাহ সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি দয়াময় দয়ালু, সেদিন আল্লাহ পাক ওই সিফতটাই ব্যবহার করেছেন যে আমি ওই দিন দয়ালু থাকবো না, আমার ন্যায় বিচারের সামনে আমার দয়াগুণ বাধা সৃষ্টি করবে না, আমি ছিনিয়ে বের করে নিয়ে আসবো সব মুসলমান, দেখো এর মধ্যে কে কে অবাধ্য ছিল দুনিয়াতে, সব টান দিয়ে বের করে চলে আসবো। সূরা মরিয়াম 72 নম্বর আয়াত, বাড়ি যেয়ে পড়ে দেখবেন, ওয়াজিদুল্লাহু আল্লাযীনা হাতাদাও হুদান আল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ও খায়রুন মারাদ্দা। মনে রাখো হে বান্দা, তোমাদের মধ্যে যারা সত্যিকার অর্থে হেদায়ত প্রাপ্ত আমি তাদের হেদায়ত আরো বৃদ্ধি করে দেব। অর্থাৎ দেখবেন কিছু মানুষ আছে না, তারা অন্যায় কাজ করতে চাইলেও পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, যাদেরকে আমি হেদায়তপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত করেছি, আজিদুল্লাহ আল্লাহ তাদের হেদায়ত আরো বৃদ্ধি করে দেবেন। আল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা, স্থায়ী সৎকর্ম যেগুলো আছে সেগুলি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, পুরস্কারের দিক দিয়ে এবং প্রতিদানের দিক দিয়ে। এটাতে বোঝা গেল সৎকর্ম হবে নিয়মিতভাবে, অসৎকর্ম মানুষ করে করে ফেললেই সে তওবা করবে, এমন কোন মানুষ পৃথিবীতে নেই যে সে খালি অসৎকর্মই করে, প্রত্যেকটা মানুষ ভালো কাজও করে মন্দ কাজও করে, তাই না? এমনকি একটা হিরোইন খোরও পর্যন্ত অনেক সময় ভালো কাজ করে, সে পাগল তার তো ঠিক নাই, এরপরও অনেক সময় ভালো কাজ করে, ভালো মন্দে মানুষ সৃষ্টি করা হয়েছে। কিন্তু জান্নাতি মানুষের চরিত্র হবে সবসময় কেবল ভালোটাই করবে, খারাপ করবে না। আর বাকিয়া তো সালেহাত, বাকি মানে স্থায়ী, স্থায়ীভাবে সে সৎকর্ম করবে, কিছুদিন সৎকর্ম করবে কিছুদিন অসৎকর্ম করবে, স্বার্থে ঘা লাগলেই অসৎকর্ম শুরু করে দেবে এইটা না, তার কাজের মধ্যে একটা নিয়ম নীতি থাকবে। আল্লাহর ভাষা হচ্ছে বাকিয়াত সালেহাত খায়রুন ইনদা রাব্বিক, তোমার পালন কর্তার নিকটে উত্তম হচ্ছে ওইটা যে সৎকর্মটা বাকিয়াত স্থায়ী সবসময় টিকে থাকে, তোমার কাজকর্ম কথাবার্তা সবই হবে, মানুষজন জানে অমুকটা গেলেই কিছু ভালো পাবো। বিভিন্ন অফিসে যারা ভালো কর্মকর্তা ভালো কর্মচারী, খেয়াল করে দেখবেন অফিসের বস কিন্তু তাকেই ভালোবাসে এবং তার কথা তিনি বিশ্বাস করেন মূল্যায়ন করেন, সে হইচই করে না মিউজিক মিটিং করে কিছুই করে না কিন্তু বিশ্বাস করেন, কারণটা কি তার ধারণা তৈরি হয়ে যায় যে ছেলেটি ভালো, সে তো সবসময় ভালো কাজ করে না কিন্তু তার ধারণা তৈরি হয় ছেলেটি ভালো। গত জুমার খুতবার শোনার পরে ইন্টারনেটে ঢাকা থেকে এক ভাই ফোন করেছে, আমাদের এক সময় ছাত্র ছিল রাজশাহী ইউনিভার্সিটির, অফিসার হয়েছে এবং বড়, আমি আশ্চর্য হয়ে গেলাম তার বহুদিন পরে একটি 4-5 এর পরে ধরে কণ্ঠ শুনছি ফোনে, বলছে স্যার আপনার খুদ্দ আমি প্রতি জুমাতে খুদ্দ শুনি, আমি শোনাই আমার অফিসের ভাইদেরকে, তো আমার একটা ঘটনা একদিন হয়েছে, এই আমি টাকনের উপরে প্যান্ট পরে যাই, তো বসের একদম নজর পড়েছে যে তাই তো এ ছেলেটার টাকনের উপরে কাপড় রাখা, আর কারো তো এরকম দেখি না। তো কাছে ডেকেছে, এই বাবা তুমি টাকনের উপরে কাপড় পড়ো কেন? তা আমি তখন মাথা নুচু করে বললাম এটা হাদিসে আছে তাই পরি। তাই আচ্ছা, একসাথ পরে দেখি সারের প্যান্ট কেটে টাকনের উপরে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। আলমদেরকেই আমরা পারি না, দশ বছর বিশ বছর মাদ্রাসা পাশ করবো তারা টাকনের নিচে কাপড় আসে না। আর এই যে ছেলে কথা বলছে সে কিন্তু ক্লিন শেপ, সে কিন্তু বড় টুপি দাঁড়িয়ে নিয়ে হাবিজুবি পরি অফিসে যায় না, অন্যদের মধ্যে প্যান্ট শার্ট পরিয়ে যায়। কিন্তু বসের একটা বিশ্বাস জন্মে গেছে যে এই ছেলেটি ভদ্র এবং কোরআন হাদিসের বাইরে কাজ করে না। বস তো ইচ্ছা করলে অনেক পীর পয়গম্বরের কাছে তো ফতোয়াটা তো জানতে পারতো, কিছুই করেনি। এই যে আল্লাহ বলছেন ওর বাকিয়াত সালেহাত, তোমার যে সৎকর্ম বাকি থাকে স্থায়ী হয় ওইটি আল্লাহর কাছে গৃহীত হয়, কোন অবস্থাতেই তুমি সৎকর্ম থেকে বিচ্যুত হও না, এই চরিত্র যখন সৃষ্টি হবে আল্লাহ বলছেন এজিদুল্লাহ, আল্লাহ তোমার সৎকর্ম করার তৌফিক আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। অতএব বাড়ানোর চেষ্টা করতে হবে আমাদের। এই বিধান নিয়ে আল্লাহ রসুল শেষ নবী এলেন মক্কায়, মানুষকে আকিদা ফিরিয়ে দিলেন, সবার টার্গেট ছিল দুনিয়া, আখেরাতে বিশ্বাস করতেন না, জান্নাল জাহিলিয়াত ধারণা মাত্র, আমরা নাহনু বি মুস্তাইকিনিন, আখেরাত আসে শুনি বিশ্বাস করি কিন্তু অত একিন রাখি না, আর কাফেররা বলতো। আল্লাহ রসুল তাদেরকে একিন করে দিলেন যে তোমরা কোন অবস্থাতেই এখান থেকে ফিরতে পারবে না, অবশ্যই তোমাদেরকে যেতে হবে আল্লাহর সামনে। একদিন তুমি কিছুই ছিলে না, তোমার নাম কেউ জানত না, তোমাকে কেউ দেখত না, যখন তোমার মায়ের গর্ভে তুমি এসেছিল তখন তোমার মাও জানত না কি হবে, যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলে ছোট্ট একটা বাচ্চা ট্যাঁটাকে কাঁদতে শুরু করলে তখনও তুমি দুনিয়ার কোন মানুষের কাছে উল্লেখযোগ্য কিছু ছিল না, এখন তুমি বড় হয়েছ, এখন তুমি অহংকার করছো যে আয়জা মিতনা অকুন্না তোরাবেন জালেকা রাজিউম বাইর, আমরা মরব মাটি হব আবার ফিরে এসে পুনর্জীবিত হব, এটা কি হয় নাকি? এই অহংকারী কথা এখন বেরোচ্ছে মুখ দিয়ে, যখন তুমি দুনিয়ায় কিছুই ছিলে না তখন তো বের হয়নি। একবার চিন্তা করো, তোমাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন তিনি কি আবার পুনরায় মৃত্যুর পরে তোমাকে অস্তিত্ব আনতে পারেন না? আহুয়াল্লাযী ইয়াবদুল খালকা সুম্মা ইউইদুহু ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, যিনি প্রথম সৃষ্টি করেছেন তার পক্ষে পুনরা সৃষ্টি করাটা কি আরো সহজ নয়? আল্লাহ প্রশ্ন করছে আপনাদের কাছে, যদি সহজ হয় তো সাবধান হয়ে যাও, সেখানে তোমার যাবতীয় হিসাব আল্লাহ পাক নেবেন। এবারে এই দাওয়াতটাকে কবুল করে না, আল্লাহ রসুল এগুলো হজের মৌসুমে দাওয়াত দিতেন, হজের সময় মারামারি করা নিষিদ্ধ ছিল, কেউ তার দাওয়াত শোনে না, পিছনে চাষা শত্রু, যেখানে যে দাওয়াত দেয় কুরুল্লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তাহলেই তোমরা মুক্তিপ্রাপ্ত হবে, সফল কাম হবে। চাষা পিছন থেকে গিয়ে ইট মারে, লা তুসাদ্দিকু হাযা সাবিউন কাযাব, এই লোকেরা তোমরা এর কথা বিশ্বাস করো না, এ হলো বিধর্মী এবং মহা মিথ্যাবাদী। বলো নওয়াজ বিল্লাহ জালেক, শুধু বলতোই না পাথর ছড়ি মাত্র আল্লাহ রাসূলের পায়ে, পা রক্তাক্ত হয়ে যেত। লোকেরা ভাবতারি তার নিজের চাচা এরকম বলছে তাহলে আমরা কেমন করে বিশ্বাস করি? ফলে ওনার পুরো দাওয়াতটাই ব্যর্থ। রাত্রি প্রায় দুটার সময় ঘুরছেন পাগলের মতো, হায় আল্লাহ একটা মানুষকে আমার দাওয়াত কবুল করবে না? হঠাৎ দেখলেন আলো আধারের মধ্যে ওই রাস্তার মোড়ে যেখানে চাঁদের আলো কম পড়ে পাঁচ ছজন যুবক বসে আছে। উনি যে বললেন, এ বাবারা তোমরা কোত্থেকে আসছো? দরবারা ইয়াসরিব থেকে এসেছি, আমি তোমাদের কিছু আল্লাহর বাণী শোনাতে চাই, তোমরা কি শুনবে? হ্যাঁ শুনবে না কেন, বসেন বসেন। উনি বাণী শোনালেন, তারপরে বললেন ওই ছজন যুবক বলছে আমরা আপনার কাছে বায়াত করে ইসলাম কবুল করতে চাই। তখন তিনি বললেন, দেখো তোমরা তাহলে এইগুলো বলো, কি হাদিসটা আপনারা শুনে নেন। ওয়ান উবাদা বিন সামাদ রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়উনি আলা লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু, ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাযু বিবুহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম ওয়ালা তাআসাউ ফি মারুফিন ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ। তোমরা বায়াত করো আমার হাতে এই মর্মে যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জেনা ব্যভিচারী করবে না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, এবং তোমরা কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে না, এবং তোমরা কোনো ভালো কাজে অবাধ্যতা করবে না। ছয়টা বিষয় হল, শিরিক করবে না, চুরি করবে না, জেনা করবে না, সন্তানকে হত্যা করবে না, মিথ্যা অপবাদ দিবে না, এবং ভালো কাজে অবাধ্যতা করবে না। অফি রায়ত ওখরা আল্লাহ নুনাজিয়াল আমরা আহলাহ, নেতৃত্বের নিয়ে ঝগড়া করবে না, অর্থাৎ যারা তোমাদের শাসক হবেন তাদেরকে মান্য করে চলবে। এই হাদিসে ছয়টা, অন্য হাদিসে আরেকটা, টোটালি সাতটা শর্ত নিলেন। এবার আল্লাহ বলছে ফমান ওয়াফা মিনকুম ফাজরুহু আল্লাহ, যে ব্যক্তি এই সাতটি শর্ত পূর্ণ করবে তার উত্তম পুরস্কার আল্লাহর কাছে রইল। অমান আসাবা বিহা মিন শাইইন, যে ব্যক্তি এর কোন একটি অংশ নিজেরা করে ফেলল, অর্থাৎ অন্যায় করে ফেলল, ফাউকিবা বিহি ফিদ দুনিয়া, অথবা সে অন্যায়ের শাস্তি দুনিয়াতে হয়ে গেল, ফাহুয়া কাফফারাতুন লাহু, এটাই তার জন্য আখিরাতে কাফফারা হিসেবে গ্রহণ করা হবে। অনেকে আমরা ধারণা করি অন্যায় করব শাস্তি নেব না, শাস্তি না নিয়ে গেলে শাস্তি আল্লাহর কাছে বহাল থাকবে, ওটা কেয়ামতের মাঠে আপনাকে নিতে হবে, ছাড়া হবে না। এই জন্যই এই হাদিসের ভয়ে সাহাবায়ে কেরাম কি করেছেন আপনারা অনেকেই জানেন, একটু পরে বলছি। ওমান আসাবা মিন যালিকা মিন শাইইন সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ফাহুয়া ইলাল্লাহ, যে ব্যক্তি এই সাতটি বিষয়ের মধ্যে কোন একটা অন্যায় করে ফেলল অথচ বিষয়টা গোপন রইল, আল্লাহ ছাড়া কেউ জানে না, ধরুন কেউ জেনা করেছে গোপনে, কেউ জানে না, কেউ একটা অবাদ দিয়েছে গোপনে, কেউ জানে না, হতে পারে এরকম। আল্লাহ বলছেন ইনশা আফা আনহ ইনশা আকাবাহু, ওটা আল্লাহর পরে থাকবে, ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন, ইচ্ছা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এই অর্থাৎ আপনি যে গোপন পাপ করেছেন, এই গোপন পাপের খবর আল্লাহর সাথে দুনিয়ার কোন মানুষ রাখে না, কিন্তু ভাববেন না যে আপনি পার হয়ে গেলেন, ওটার খবর আল্লাহর কাছে আছে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করবেন, ইচ্ছা করলে আমাকে শাস্তি দিবেন। বুখারী মুসলিমের হাদিস। বলার পরে সাহাবী উবাদা বিন সামিত বলছেন এই শর্তগুলো পাওয়ার পরে আমরা আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত করলাম, মাত্র ছয়টি যুবক এবং তাদের বয়স ২০ থেকে ২৫ উপরে কারো নাই, তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম ছেলেটির নাম আসআদ বিন জুরারা, তিনি হচ্ছেন নেতা। হাদিসটা সামনে রাখেন, আর সেই দেড় হাজার বছর আগের কথাগুলি নিজের এই যুগের সঙ্গে মিলিয়ে নিন, এই যে শর্তগুলো তখন আল্লাহ রাসূল নিয়েছিলেন সেই শর্তগুলো আজকে দুনিয়া নাই, আমরা শেরেক করি না, আমরা চুরি করি না, আমরা অবদ্ধতা করি না, ভালো কাজে সবই তো করি, সাতটা দোষ সবই আমাদের মধ্যে আছে। নেতৃত্ব কর্তৃত্বের বিরুদ্ধে মিছিল মিটিং হরতাল চলছে না বাংলাদেশে, কারো কথাই কেউ শোনে না। এই না শোনা অবদ্ধতাটা হচ্ছে কাদের গুণ? ইহুদিদের গুণ। সামেয় না ও আসায় না, মুখস্থ করেন ভালো করে, এটা কোরআনের ভাষা, কিন্তু সামেয় না ও আসায় না, নেতা বললে শুনলাম কিন্তু মানলাম না, এটা কার কথা হলো? ইহুদিদের কথা। আর নেতা বললেন মেনে নিলাম, এটা হচ্ছে মুসলমানদের কথা। হ্যাঁ, অবশ্যই নেতার কথা কোরআন হাদিস সম্মত হতে হবে, বাইরে হলে মানা যাবে না তা না, আপনাকে মানতে হবে, কারণ সব বিষয়ে আপনি যদি অবাধ্যতাই করেন সমাজে চলতে পারবেন না, সমাজের শৃঙ্খলা রক্ষার খাতিরে এগুলো মেনে চলার মধ্যেই বরকত বেশি। যেমন জিহাদের সম্পর্কে ফতোয়া আসে, এ বিষয়ে আমাদের জিহাদ কেতাল বইটা পড়ে দেখবেন, আপনার গায়ে বল আছে, আপনার সরকার অন্যায় করেছে, আপনি শুরু করলেন বোমাবাজি, গাছ কাটা, হরতাল, মিছিল, পেট্রোল বোমা, জি না, আপনার ক্ষমতা নেই একটা সরকারকে ফেলে দেওয়ার, যখন বুঝবেন তো আপনি ফেলে দিতে পারবেন না, তখন আপনাকেই আপনাকে অবশ্যই সবর করতে হবে এবং আল্লাহর উপরে ফয়সালা ছেড়ে দিতে হবে। তিনি ইচ্ছা করলে এক জিব্রাইল একটা ডানার ঝাপটা দিয়ে ওরকম সরকার দশটা ফেলে দিতে পারে, কোন ব্যাপারই না। অতএব আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে। আপনার ক্ষমতা নাই, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারেন ভদ্রভাবে, বৈধভাবে সবই করতে পারেন, কিন্তু এমন কোন কাজ করা যাবে না যা সমাজে বিপর্যয় সৃষ্টি করে। আর এই কারণেই সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলা হলো, হে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে, বিশ্ববিখ্যাত মানুষ যার ভয়ে রোম সম্রাট পার্সিক সম্রাট থরথরে কাঁপে, আপনি তার ছেলে হয়ে আজকে সমাজের বিশৃঙ্খলার বিরুদ্ধে আপনি লড়াই করছেন না, কি ব্যাপার? উনি বলছেন, ইয়ামনাউনি দম আখি, আমার ভাইয়ের রক্ত আমাকে নিষেধ করেছে, আমি পারবো না কোশ্চিন কল মুসলমানের বিরুদ্ধে, আমি মুসলমান হয়ে হাতিয়ার উত্তোলন করবে এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হামাল আলাইনা সালাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের দিক লক্ষ্য করে অস্ত্র উত্তোলন করলো সে মুসলমানদের দলভুক্ত নয়। অতএব আমি মুসলমানদের দলভুক্ত এই দুনিয়াতে বিদায় হতে চাই, মৃত্যু তো আমার সামনেই আছে, যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আমি তওবা করার সময় হয়তো পাবো না, যে আমি কোন অন্যায় করব তারপরে যে তওবা করব ওই সুযোগ আমার নাই, আমি অন্যায় করবই না টোটাল। চিন্তা করেন কত তাকওয়া পরেজগারি তাদের মধ্যে ছিল। কয়েকটা হাদিস সামনে রাখলে পরিষ্কার হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت, যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান রাখে এবং আখিরাত বিশ্বাস রাখে সে যেন সর্বদা ভালো কথা বলে অথবা চুপ থাকে। এটা একটা মূলনীতি ধরনের হাদিস, কিন্তু হয় ভালো কথা বলবেন আর নাহলে চুপ থাকবেন, খারাপ কথা বলা যাবে না, কারণ আপনার কথা আর একজন যিনি শুনবেন তার অন্তরটা দগ্ধীভূত হয়ে যাবে। আর টাকার আঘাত সহ্য করা যায়, কথার আঘাত সহ্য করা যায় না, সারা জীবন মনে থাকবে, কখনোই ভোলা যাবে না। আপনার একটা আচরণ যদি খারাপ হয়ে যায়, আপনি যতই তবগির ক্ষমা চান, ছেলে যদি বাবার সঙ্গে খারাপ আচরণ কোনোদিনও করে, কারণ সন্তানকে সবচেয়ে স্নেহ করে তার বাপ তার মা, সন্তানের কোনো একটি খারাপ আচরণ সন্তান পায়াদের যা দশ বার ক্ষমা চাইলেও বাপ ক্ষমা করতে পারে না, যে কোনো সময় ওই আচরণটা তার অন্তরে ধাক্কা দেয় আর ওটার সঙ্গে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য হাদিসে এসছে পারিবারিক জীবনের শৃঙ্খলা রক্ষার জন্য বাপের আদর্শ মেনে চলো, কারণ সাখাতুল ওয়ালাদে সাখাতুর রব, রেজাল ওয়ালাদে রেজার রব। পিতার সন্তুষ্টি তোমার পালনকর্তা আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মনে রেখো তোমার মা দুর্বল হতে পারে, কিন্তু ওই মায়ের সম্মান সবচেয়ে বেশি। আর জান্নাতু তাহাতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মায়েদের পায়ের তলেই তোমার জান্নাত অপেক্ষা করছে। অর্থাৎ যত বড়ই তুমি হও না কেন, বাপ মায়ের আনুগত্য ব্যতীত তুমি দুনিয়ায় আখরাতে কিছুই পাবে না। পারিবারিক শৃঙ্খলা হতে পারে, বাপের অনেক বিষয়ে আপনার সঙ্গে একমত নাও হতে পারেন, কারণ বাপের জ্ঞান কম তো কম আপনার চাইতে। হ্যাঁ, শিরিক বিদাত বিষয়টা আলাদা, ওটা ধর্মীয় বিষয়, যেটা আল্লাহ বলে দিয়েছেন যদি শিরিক করতে বাপ বাধ্য করে ফেলা ততে হুমা, শিরিকের আনুগত্য করো না, কিন্তু সাহেব হুমা ফি দুনিয়া মারুফা, দুনিয়াতে সুন্দর আচরণ করতে হবে তাদের সঙ্গে। আবু হুরায়রার মা এসেছে, আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ আল্লাহ রসুল, আমার মা এসেছে কাফের, আমি কি তার সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বল, কি কেন করবে না, সে কি তোর মা না, অবশ্যই তার সঙ্গে সদ্ব্যবহার করবে, কাফের হোক আর মুশরিক হোক, মা তো মাই, মায়ের মর্যাদা যাওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, মায়ের কি সম্মান ইসলাম দিয়েছে? বাপের সে আবু সুফিয়ান আল্লাহ রসুলের জানে দুশ্মন, তখন আবু সুফিয়ানের মেয়ে আল্লাহ রসুলের স্ত্রী উম্মে হাবিবা এসে বসেছে আল্লাহ রসুলের বিছানার উপরে, তার তো খাট পালন করে সোফা সেট ছিল না, রসুলের বিছানাটাই তো বসে না, ওখানে এসে মেহমান এসে বসতেছে। উম্মে হাবিবা বলছে, আব্বা রসুলের বিছানা আপনি বসবেন না, এটা আমার রসুলের বিছানা, এখানে কোন কাফের বসতে পারে না, আপনি দেখুন কাফের। আবু সুফিয়ান লজ্জা পেয়ে গেলেন, কিন্তু রসুলের ঘরে তার জানি দুশ্মন বসে আছে, আল্লাহ রসুল তাকে অসম্মান করেন নাই, কারণ তিনি তার শ্বশুর। উম্মে হাবিবা তার মেয়ে অসম্মান করে নাই, কারণ তার জন্মদাতা পিতা তিনি। চিন্তা করেছেন এগুলা, রসুলের ঘরের খবর যারা রাখে তারাই জানে দুনিয়া কি করে চলতে হয়। আল্লাহ রসুল বলে দিলেন সবাইকে সাবধান, কেউ তার সঙ্গে বিয়াদবি করবে না, যতক্ষণ তিনি মদিনার মাটিতে আছেন কেউ তার সঙ্গে বিয়াদবি করবে না, সে আজকে আমাদের মেহমান, কেউ অসম্মান করে নাই। অর্থাৎ এই আবু সুফিয়ানের বিরুদ্ধে যত লড়াই, তাই না? ইসলাম এই ভদ্রতা শিখিয়েছে। হ্যাঁ, এই আবু সুফিয়ান যখন চলে গেল তখন তার সঙ্গে ময়দানে যুদ্ধ হবে, কিন্তু না, যখন তিনি আমার কাছে মেহমান হিসেবে এসেছেন তিনি সম্মান পাবেন। রসুলের জামাই আস বিন ওয়াইল, নাউজুবিল্লাহ, আস আবুল আস ময়দানে ধরা পড়ে গেছে, সমস্ত মালামাল সহ ধরা পড়ে গেছে, অ্যারেস্ট করে নিয়ে আসছে রসুলের দরবারে, এসে তওবা করছে, ইয়া আল্লাহ রসুল, আপনি আমার শ্বশুর, কিন্তু আমি যে পরিবেশে বসবাস করি, যদি আমি ঘোষণা করি ইসলাম আমাকে শেষ করে দেবে, আমি সেই ভয়ে কিন্তু তাদের সঙ্গে আছি, অন্তরে আপনার সাথে আছে। ঠিক আছে, সেইটা কথা, এই ওকে ক্ষমা করে দাও, মালামাল সব ফেরত দিয়ে দাও। সব নিয়ে চলে গেলেন মক্কায়, যেই প্রকাশ্য ঘোষণা দিয়ে বললো, হে আবু সুফিয়ান, হে মক্কার লোক, নেতা শুনে রাখো, আমি আজকে প্রকাশ্য ইসলাম ঘোষণা করলাম, যদি আমাকে মেরে ফেলো আমি শহীদ হয়ে যাব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব, তোমাদের সঙ্গে থেকে আমি দুনিয়ায় বড় হব, আখেরাত হারাব, এটা আমার পক্ষে আর সম্ভব নয়, তোমাদের যে যা পাবে আমার কাছে দানা পাওনা সব নিয়ে নাও, দিয়ে দিলেন, চলে এলেন মদিনায়। আল্লাহ রাসূল বললেন, মা জায়নাব, তোমার স্বামী তিন বছর, সোয়া তিন বছর পর ফিরে এসেছে, তোমার পূর্বের বিবাহ আমি রেখে দিলাম, পুনরায় বিবাহ লাগবে না, যাও তোমার স্বামীর সঙ্গে স্বামীর মতো ব্যবহার করো আগের মতো। এই যে আচরণগুলা, যুদ্ধে বদর যুদ্ধে বন্দী হয়ে গেছে মক্কার লোকেরা, 70 জন বন্দী এসেছে মদিনায়, কি করতে হবে তাদের সঙ্গে? আল্লাহ নবী সবাইকে বলে দিন, এই শোনো, ওরা রক্ত পিপাস ও দুশ্মন হতে পারে, কিন্তু এখন তারা নিরস্ত্র আমাদের কাছে বন্দী, আমাদের মেহমান, অতএব তোমরা তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। সাহাবায়ে কেরাম বলছেন, তখন মদিনায় রুটি পাওয়া যেত না, আটা পাওয়া যেত না, খেজুর খেয়ে আমরা বাঁচতাম কোনো মতে, আমরা নিজেরা খেজুর খেয়ে এই মেহমান বন্দীদের জন্য রুটি বানিয়ে বানিয়ে তাদেরকে খাওয়াতাম, উত্তম ব্যবহার। অথচ এরাই কিন্তু একদিন আগে বদরের যুদ্ধে হত্যা করার জন্য রসুলকে এরা এসেছিল, এই উত্তম ব্যবহার দেখে সমস্ত লোকই মুসলমান হয়ে গেল। একজনকে বললো, তোমার কিছু আছে? আমার তো কিছু নাই। ঠিক আছে, তুমি মুসলমানদেরকে কোরআন শিখাবা, আরবি পড়া শিখাবা, আরবি তো লেখা পড়া জানে না, আমাকে যতদিন শেখা শেষ তোমার মুক্তি হয়ে যাবে। এই যে উত্তম ব্যবহার আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, এটাই হচ্ছে ইসলাম সবচেয়ে বড় জিনিস। মক্কা বিজেতা সেনাপতি সকালবেলা বসে আছেন, তিনি বলো, হে মক্কার কুরাইশরা, যারা বিগত দিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে রক্ত পিপাস শত্রুর মতো আচরণ করেছ, আমাদের বহু মানুষকে তোমরা হত্যা করেছ, আমার চাচা হামজাকে তোমরা হত্যা করেছ, এরপরও বলছি তোমরা আমার কাছে কি আকাঙ্ক্ষা করো? সবাই বলছে উত্তম ভাইয়ের কাছে উত্তম আচরণ কামনা করছি। এই কথা শোনার পরে আল্লাহ বললেন, এমতালেকু লা তাসরিব আলাইকুম ইয়াম, যাও সবাই মুক্ত, কোন প্রতিশোধ নাই। এই বলার সঙ্গে সঙ্গে ওইখানে আবু সুফিয়ান তো আগেই মুসলমান হয়ে রাত্রিবেলায়, বাকি যারা ছিল প্রায় 2000-এর বেশি লোক সবকে ইসলাম কবুল করলেন সেখানে, এবং যে হিন্দা আল্লাহ রসুলের চাষা হামজার কলিজা চেপে খেয়েছিল ওহদের যুদ্ধে, সেও সামনে এসে তওবা করে ওখানেই ইসলাম কবুল করল, আল্লাহ নবী তাকেও ক্ষমা করলেন। এই হল ইসলাম, প্রতিশোধ নেয় না কোন ইসলাম। قال رسول الله صلى الله عليه وسلم ان ابغض الرجال الى الله العبد الخاسر আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বিদ্বিষ্ট, অর্থাৎ আল্লাহ যাকে সবচেয়ে বিদ্বেষ পোষণ করেন ওই বান্দা, যে ব্যক্তি ঝগড়াইটে, আর খাসম আর আলাদ বেশি বেশি ঝগড়াইটে, তাকে কোন যুক্তি দিয়ে মানানো যায় না, ও ওর কথাই। আমাদের গণতান্ত্রিক দেশে সরকারি দলে বিরোধী দলের অবস্থা দেখেন না, বিরোধী দল মরবে তো বিরোধী করবে, ও সরকারের কোনটাই ভালো লাগে না। দুই ভাই যদি ঝগড়া লাগাই দেয় তো এক ভাই আরেক ভাই গেলে খারাপটাই বলবে, ভালো কিছু টের পায় না। এই যে আলাদুল খাসেম, আল্লাহ রসুল বলছেন এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে আবগজ, সবচাইতে অপ্রিয় বান্দা। কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হায়া ও শোবাত মানে ঈমান, ঈমানের 100 দরজা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে হায়া। আল হায়া ওয়া লা ইয়াতি ইল্লা বিখায়র, আর লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কিছুই আনয়ন করে না। যে মানুষের মধ্যে লজ্জাশীলতা আছে সে মানুষ কখনোই আল্লাহর অবাধ্য হয় না। ওসমান গনী সবচেয়ে লজ্জাশীল ছিলেন। আল্লাহ রসুল একদিন হাঁটু বের করে বসে আছেন, আবু বকর এসছেন হাঁটু ঢাকলেন না, ওমর এসছেন হাঁটু ঢাকলেন না, ওসমান এসছেন তাতে হাঁটু ঢেকে দিলেন। সবাই বলছে আল্লাহ রসুল আপনি আমাদের কোন দাম দিলেন না, ওসমান এত গুরুত্ব হয়ে গেল হবে না। ও যে সবচেয়ে লজ্জাশীল, ওকে দেখি সবাই লজ্জা করে, তা আমি লজ্জা করবো না? চিন্তা করেন, লজ্জাশীল মানুষের দিন দিন সংখ্যা কমে যাচ্ছে। বাপের সামনে সন্তান মাথা নিচু করে দাঁড়াবে, উস্তাদের সামনে ছাত্র মাথা নিচু করবে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ যেমন সারা জীবনে শোধ করা যায় না, উস্তাদের একদিন ক্লাসের ঋণ সারা জীবনেও শোধ করা যাবে না। ঠিক অমনি করে যারা নেতৃত্ব দিচ্ছেন সমাজের, তাদের প্রতি একইভাবে সম্মান শ্রদ্ধা রেখেই চলতে হবে, নইলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওই বিশৃঙ্খলার আগুনে তুমি ধ্বংস হয়ে যাবে, সঙ্গে আরো বহু নিরপরাধ মানুষ ধ্বংস হবে, যেমন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আপনারা দেখতে পাচ্ছেন না, শুধু আনুগত্যহীনতা এবং অবদ্ধতার কারণেই সারা পৃথিবীতে চলছে এখন আগুন। এই আগুনের হালকায় আমি আপনি কিন্তু বাঁচতে পারবো না। অসংখ্য নিরীহ মানুষ চলে যাচ্ছে, 3 বছরের ছোট্ট বাচ্চা দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে শরিয়াতে, আর বলে যাচ্ছে আমি গিয়ে আল্লাহকে সব বলে দেব। কি মর্মান্তিক! আমরা কি তাই হই নাই? হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার হয়, সব বিচার কি আমাদের মনোপুত হয়? এরপরও মেনে নিতে হবে, নইলে দুনিয়ায় বাস করা সম্ভব নয়। প্রকৃত বিচারক আল্লাহ, মানুষ কখনো ন্যায় বিচার প্রকৃত বিচার করতে পারে না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তালাবা দুনিয়া আদর বিল আখিরা ওয়ান তালাবাল আখিরা আদর বিল দুনিয়া ফাদরু বিল ফানি লিল বাকি। যে ব্যক্তি দুনিয়া তলব করবে তার আখিরাতে ক্ষতি হবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আর যে ব্যক্তি আখিরাত তলব করবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। অতএব হে মুমিনরা, ফাদরু বিল ফানি লিল বাকি, তোমরা চিরস্থায়ী আখরাতের স্বার্থে ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষতি বরণ করে নাও। এটা আল্লাহ রাসূলের নির্দেশ আমাদের প্রতি, চিরস্থায়ী কল্যাণের জন্য, আখরাতে চিরস্থায়ী মুক্তির জন্য তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষতি স্বীকার করো তাও ভালো, কিন্তু আখরাত হারেও না। আল্লাহ পাকের চিরন্তন ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকাদ্দুমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ো না, আগে বেড়ো না। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ সামিউন আলিম, তুমি যা কিছুই করছো সব কিছু আল্লাহ শুনছেন এবং জানছেন, আল্লাহর অগোচরে কিছুই নাই। এমনকি ঘরের মধ্যে বসে কি ষড়যন্ত্র করছো এটা আল্লাহ সবই টের পাচ্ছে। অত সাবধান, আল্লাহকে ভয় করার সমাজ আলাদা, আল্লাহকে ভয় না করার সমাজ আলাদা। আল্লাহর বাধ্য যারা তারা সমাজে সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকবে, তাদের মাধ্যমে দুনিয়া আবাদ হবে, যেটা আল্লাহ পাক চেয়েছিলেন। আমাদের সূরা হুজরাতের 3টা আয়াত খালি বারবার আপনার বাড়িতে গিয়ে পড়বেন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বেড়ো না। অত্তাকুল্লাহ, প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করো। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। চিল্লাচিল্লি করবে না, লা তারফাউ আসওয়াতাকুম, কণ্ঠ উঁচু করবে না। রসুল তো অনেকে বলে তো রসুলের জন্য তো আয়াতটা নাযিল হয়েছে, আর বাবা এখন তো রসুল আছে, যদি রসুলের জন্য খাস হতো আয়াতটা তো রসুল তো চলে গেছেন দুনিয়া থেকে, আয়াতটা চলে যেত। শেখানো হচ্ছে নেতার সামনে কিভাবে বসতে হয়, তোমার যারা গুরুজন তাদের সামনে কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে, এটা শেখানো হচ্ছে। খবরদার, গুরুজনের সামনে বসে কণ্ঠ উঁচু করো না, কারণ তোমার অজ্ঞতা বশত, তোমার অসাক্ষাতে, তোমার অজান্তেই তোমার নেকিগুলো সব তাহবাতা আমালুক, বরবাদ হয়ে যাবে। যারা শিক্ষক তারা ছাত্রদেরকে চিনে তাদের আচরণের কারণে, অমনি করে যারা ছাত্র তারাও শিক্ষকদের চিনে তাদের আচরণের কারণে। আমাদের সার্বিক জীবনটা হবে বাধ্যগত জীবন। দুনিয়াতে তাদের বিষয়টা দুটো লক্ষণ দেখে বোঝা যায়, যারা জাহান্নামী হবে তার লক্ষণ দুটা, ফামা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি অবাধ্যতা করে এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দেয় দুনিয়ার স্বার্থে, দুনিয়াতে যত অশান্তি এখন বিরাজ করছে পৃথিবীতে, এটা কি আখেরাতের জন্য হচ্ছে মনে করেন? সবটাই হচ্ছে দুনিয়ার জন্য, ছেড়ে দুনিয়ার জন্য। পারিবারিক বিশৃঙ্খলা দুনিয়ার জন্য, সামাজিক বিশৃঙ্খলা সিরফ দুনিয়া লাভ লোকসান হিসাব করার জন্য, সিরে দুনিয়ার জন্যই যত বিশৃঙ্খলা হচ্ছে পৃথিবীতে, এটা হচ্ছে জাহান্নামীদের লক্ষণ। ফাআম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি অবাধ্যতা করবে এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিবে, জাহান্নাম তার ঠিকানা হবে। ওয়াআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজেকে যা খুশি করার থেকে বিরত রাখে, প্রবৃত্তি পূজা থেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। আমরা জান্নাত চাই, জাহান্নামে যেতে চাই না। অতএব আমাদেরকে এই দুটো বৈশিষ্ট্য থেকে দূরে থাকতে হবে। আমরা যেন সবসময় আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাই এবং আমরা কোন অবস্থায় প্রবৃত্তি পূজা যেন না করি। সাহাবাই আব্দুল্লাহ ইবনে উমর যখন পড়তেন সূরা মুতাফফিফিনের আয়াতটা, ইয়াউমা ইয়াকুমু আন-নাসু লিরাব্বিল আলামিন উলায়কা আন্নাহুম মাবউসুন, মানুষ তো ধারণা করে না যে তাদেরকে অবশ্যই একদিন পুনরুত্থিত হতে হবে। ইয়াউমা ইয়াকুমু আন-নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ বিশ্ব চরাচরের প্রতিপালকের সামনে দাঁড়াবে, এটা কি মানুষ ভয় পায় না? এই পর্যন্ত গিয়ে আব্দুল্লাহ ওমরের কণ্ঠ স্তব্ধ হয়ে যেত, কান্নার চোটে আর আয়াত সামনে পড়তে পারতেন না। আর আমরা কোথায় উল্টা হয়ে যাচ্ছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে একদিন গেছেন তার ভাতিজা কাসেম বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান, যেই দেখেন যে ফুফু তখন সালাত আদায় করছেন, ফিরে আসছে, ফিরে এসে বাজারঘাট করে আবার গেছে, তখন ও ফুফুর সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন, চোখের পানি থেকে ফুফুর জায়নামাজ ভিজে যাচ্ছে। অনেক পরে গিয়ে বলছে, ফুফু আপনি এত কান্দেন কেন? আপনি তো আল্লাহ নবীর স্ত্রী, আপনি তো আলহামদুলিল্লাহ জান্নাতে চলে গেছেন, তো ভয় পাচ্ছেন কেন? দেখো, তোমার নবীর আগে পিছে সমস্ত গুনাহ মাফ ছিল, অথচ তিনি ভোর রাত্রে তাহাজ্জুদ সালাতে এত বেশি বেশি কান্দতেন যে আমার বিছানা ভিজে যেত, পাটা ফুলে মোটা হয়ে যেত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আপনি আপনার তো তাকাদ্দাম ইনজাম গোফরা লাক মা তাকাদ্দাম ইনজাম বি ওমা তাআখার, আপনার আগে পিছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এত আল্লাহর কাছে কান্নাকাটি করেন কেন? বলছে আয়েশা, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ যা আমাকে ক্ষমা করেছেন এজন্য কি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না? এই হলো নবীদের ঘরের খবর, নবীর স্ত্রীর খবর, নবীর সাহাবীর খবর। এই উমর বিন আব্দুল আজিজ খলিফা হওয়ার আগে ছিলেন মদিনার গভর্নর, যুবক মানুষ, তিনি একটা আয়াত পড়ছেন, রাবি বলছেন যে তার কান্না দেখে আমি আমার থামতে পারি নাই, রাষ্ট্রপ্রধান হয়ে গভর্নর হয়ে এইভাবে আল্লাহকে কানতে পারে আমরা কল্পনা করতে পারি না, অথচ একটা যুবক মানুষ। পরে তিনি খলিফা হলেন, তার কান্না আরো বেড়ে গেল, হে আল্লাহ, কঠিন দায়িত্ব আমার উপরে তুমি দিয়েছ, এই দায়িত্বের বোঝা নিয়ে আমি কি করে দুনিয়া চলাফেরা করব। মাত্র 39 বছর বয়সে তিনি মারা গেলেন। কি আল্লাহ ভীতি! বিরোধী শত্রু যারা ছিল তারা বল, দেখো বহু টাকা পয়সা মেরে কেটে ঘর ভর্তি করে, দেখো ঘর দরজা খোলা হলো, কিছুই নাই, কি বলো, দুটো ঝুড়ি আর একটা কি বলো ওটাকে, চাটাই, চাটাই, এটা কি? আমার স্ত্রী বললেন, খলিফা এখানে তামাম রাত সালাত আদায় করতেন, আর ওই যে আংটা ঝুলানো আছে দেখেন না, ঘুম যাতে এসে না যায়, ওটা যেন গলায় বেঁধে পড়ে যায়, ঘুম ভেঙে যায়, উনি এই ব্যবস্থা করেছেন। আর এই দেখছেন না চাটাইটা, এখানে উনি মাঝে মধ্যে একটু বিশ্রাম করেন, গদি হলে যাতে ঘুম না লাগে। বলে এই আর একই বলা হচ্ছে, বিরোধী শয়তানরা বলছে উনি ঘরের মধ্যে টাকা পয়সা লুটপাটকে ভর্তি করে রাখছে। ওনার পরে যিনি খলিফা হলেন, তিনি সবার সামনে ঘটনা বিবরণ দিলেন, হায় যার বিরুদ্ধে তোমরা এত গীবত করেছো, আচ্ছা ঘরে তার কিছুই নাই, তোমার এত মিথ্যা কথা বলেছো আমার সঙ্গে, তখন তিনি মারা গেছেন, কি করবেন? মৃত্যুর সময় সন্তানদের উদ্দেশ্যে কি করে যাচ্ছেন বলে একজন মুরব্বী বলছে, হে খলিফা, আপনি তো বিদায় হয়ে গেলেন, সন্তানরা কি খাবে কিছু তো রেখে গেলেন না। খলিফা বলছেন যে আমার সন্তানরা যদি আল্লাহর অনুগত হয় আল্লাহ তাদের রুজির ব্যবস্থা করবে, আর যদি অবাধ্য হয় আমি তাদের জন্য কোন দোয়াও করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বাধ্য এবং সুন্দর মুমিন হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।